এই ছয় মাস কিসের গর্ভধারণের? এই জন্য ছয় মাসে বাচ্চা হতে পারে। যদি কারো বাচ্চা ছয় মাসে পেট থেকে বেরিয়ে যায় তো স্ত্রীকে সন্দেহ করা উচিত না। তারপরে যখন আপনি যৌবনে পদার্পণ করবেন এবং চল্লিশ বছর বয়স হবে তখন আপনি দোয়া করবেন, কি বলে? রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আন'আমতা আলাইয়া, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, শক্তি দাও, আমি যেন তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি। এই দোয়া কখন করতে হয়? চল্লিশ বছর বয়স হলে। যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তারা এই দোয়াটা করে নিন আল্লাহর কাছে, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এই হচ্ছে শুকরিয়ার দোয়া চল্লিশ বছর বয়স, কারণ এতদিন তো যৌবনে হেলাই খেলায় খেলায় কেটেছে, এবার বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হতে চলেছেন। সুতরাং এই সময় কি করতে হবে আপনাকে? এটা হচ্ছে সূরা আহকাফের আহকাফ 15 নম্বর আয়াত। ইবনে আব্বাস বলেন আতা রাজুল ফাকালা ইন্নি খাতাবতু ইমরাতা ফাআবাত তানকাহানি ওয়া খাতাবাহা গাইরি ফাআহাবাত তানকাহু ফাআহাবাত তানকাহু ফাযিতু আলাইহা ফাকাতুহা ফাহাল লি মিন তাওবা। বলছে এক লোক এলো, এসে বলছে আমি এক মহিলাকে বিবাহে পাইলাম, সে বিবাহ করল না, তারপরে অন্য যে পায়ের হলো সে তাকে বিয়ে করলো, আমি আমার মানে হিংসা করলো, আমি তাকে হত্যা করে ফেললাম, তারা খুন করে দিল একজনকে, আমি যদি আল্লাহ কাছে তওবা করি তো আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা হাইয়া, তোমার মা বেঁচে আছে কি? বললেন না। তার মানে মা বেঁচে থাকলে পরে তোমার এই গুনাহ তওবা ব্যবস্থা, তোমার এই গুনাহ পায়ে পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা ছিল, কিন্তু সাহাবী বললেন যে না আমার মা তো নেই। বলা তুমি আল্লাহ আল্লাহ কাছে তওবা করো, তাতার রব ইলাইহি, তার কাছে নৈকট্য অনুসন্ধান করো, মাস্তা তাতা যত সম্ভব ভালো কাজ করে। তারপরে যখন বললেন যে মা নেই, মা যখন নেই তখন তোমার খালা আছে, খালা থাকলে বলে খালা খেদমত, মায়ের খেদমতের দাবি কিছুটা না হলেও অনেকটা পূরণ করতে পারে। ইবনে ওমর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আজনাবতু যানবান আযীমান ফাহাল লি মিন তাওবা, আমার তো তওবা আছে আর বড় পাপ করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাকা ওয়ালিদা, তোমার কি মা আছে? তখন লোকটি বলল না। একই হাদিস তখন বলল আলাকা খালা, তোমার কি খালা আছে? বলল হ্যাঁ। কালা ফাবির রাহা, তুমি তার খিদমত করো তাহলে তোমার তওবা, তোমার পাপের অনেকটা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মা বাপের সন্তুষ্টি আছে, সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আছে। যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তো কাকে সন্তুষ্ট করতে হবে? মা বাপকে সন্তুষ্ট করতে হবে। আর মা বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আছে। যদি কেউ মা বাপকে অসন্তুষ্ট রাখে তো তার আল্লাহ অসন্তুষ্ট। অবশ্য ভালো মন্দ খারাপ ইত্যাদি দিক আছে, আমি পরে অবশ্য বলবো ভালো খারাপ দিকটা বলবো যে কোন সময়ে মা বাপের কথা মানা যাবে না। এখন আল্লাহ মিম্বরে চললেন, প্রথম ধাপে চলে বললেন আমি, দ্বিতীয় ধাপে চলে বললেন আমি, তৃতীয় ধাপে চলে বললেন আমি, সাহাবা জিজ্ঞেস করা আসলো আপনি কার তোমার চার আমি বললেন, আমার কাছে জিবরিল এলো বলল যে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ সাজা মাফ করাতে পারলো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ সে আপনার উপরে দরুদ পাঠ করলেন না, সে দূর হল, বলুন আমিন। আমি বললাম আমিন। আর দ্বিতীয় কোন ব্যক্তি, যে তার মা বাপকে বৃদ্ধ অবস্থায় পেল এবং বেহেস্তে যেতে পারল না, সে ব্যক্তিও দূর হোক, বলুন আমি বললাম আমি। পিতা মাতা বা পিতা হল বেহেস্তের মধ্যম দরজা, সুতরাং তোমরা ইচ্ছা হলে তার যত্ন নাও, না হলে তা নষ্ট করে দাও। আপনারা জানেন ওই যে বানী ইসরায়েলের যুগে তিনজন লোক এক পাহাড়ের গোহায় গিয়ে গর্ত চাপা পড়ে গেছিল, কি বলে পাথর চাপা পড়ে গেছিল, তারপরে তারা যখন দেখলো আর উপায় নেই, বাঁচার পথ রুদ্ধ, পাথর এমন ভাবে আটকে গেছে সরানো যায় না, এই সময় শেষ ভরসা কে, তার আসল ভরসা বাবা বাঁচাও, বাবা শাহজাদ বাঁচাও, বাবা আব্দুল কাদের জিলানি বাঁচাও, বাবা মা দাদা মাহবুব বাঁচাও, বাবা শাহ সুফি বাঁচাও, বাবা অমুক বাঁচাও, বাবা তমুক বাঁচাও, কোন বাবা জানতে পারে কোন বাবা নেই আর এখন কে শেষ করে